ব্যাস বগল বাজাতে আরম্ভ করবে। নবী বলেছে আমাদের মতো মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ, হুমনে জ্বালেন না নুরি জ্বালুন, চিন্তার কি আছে? কথা আমার বুঝতে পারছেন না? নামের আগে তাদের প্রোনাউন্সিয়েশন কত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। আল্লামা মুজাহিদিনের মিল্লত, মুজাহিদিনের দৌরান, চার পাঁচটা আমাদের মতো পিজ্জা তাকে ভেতরে ভরে দেবে। আর ওয়াজ হচ্ছে যার ওসিলাই করে খাচ্ছি, যার ওসিলাই দাও তো আল্লাহ রসুলের ওসিলাই, সেই রসুলের গলায় ছুরি চালাতেই তারা নেমেছে রাস্তায়। নিজেরা তো করছে করছে, আমরা পীর অলি আউলিয়া বুজুর্গানে দিনদের কথা বললে আমরা আমাদের পিছনে লাগে। হ্যাঁ, ফুরপুরের পিসেবরা বাপদাদার ওয়াজ ছাড়া ওরা ওয়াজই জানে না। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, যদি ওই কথা বলেন তো আমি ওয়াজ করে দেখাতে পারি, কিন্তু আপনার এই কথার ডাইরেক্ট জবাব আমি দিতে পারি। এই কথা বুঝতে পারছেন না? শুনে লও, ফুরপুরার পীর সাহেব পীরজাদারা বাপদাদা ছাড়া ওয়াজ জানে না যেমন বলছে, দুনিয়ায় যারা ফুরপুরা পীর সাহেবদের দেখতে পারে না, এমনকি যত পীর সাহেব মাওলানা মলি সাহেব আছে প্রত্যেকে ফুরপুরার পীরের বাপদাদা ছাড়া তারা ওয়াজও করতে পারে না। কথা বুঝতে পারছেন না? এর তিন নাম্বার দাদু আবু বাকার সিদ্দিকী, চার নাম্বার দাদু পিরানে তরিকাতে, চার নাম্বার দাদু শাহ সুফি ফতে আলী ওয়াইসি, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার, আট নাম্বার, নয়, দশ, এগারো, বারো, তেরো নাম্বারে খাজা মঈনুদ্দিন চিশতি। সমসাময়িক শুনে যাও, এর দাদু হচ্ছে আবু বাকার সিদ্দিক, আপনার কি বলে আব্দুল কাদের জিলানি। এর আরেক দাদা নূর মোহাম্মদ চাঁদগামীর ওপরে চলে যান, তিনি মুজাদ্দেদ আল ফেসানি। এর আরেক দাদা বাহাউদ্দিন নাকশবন্দি। এর আরেক দাদা হযরতে আলী। এর আরেক দাদা হযরত উসমান। এর আরেক দাদা হযরতে উমর ফারুক। এর আরেক দাদা সিদ্দিক আকবর আবু বাকার। এর আরেক দাদা অর্থাৎ পঁয়ত্রিশটা আপনার তেত্রিশ নাম্বার দাদু মেহরাবের, যার নাম হলো মোহাম্মদুর রসুল। বলুন সুবহানাল্লাহ, বলুন এবারে। আমি যদি ঘুরিয়ে বলি, আমি আমার দাদুর কথা বললে হিংসা হয়তো, তোমরা আমার দাদুর নিয়ে ওয়াজ করো কেন? কথা আমার বুঝতে পারছেন না? নাসালনামাটা খুলে দিলে আদম আলাইহিস সালাম থেকে আসবে। গর্ব করি না, অহংকার করি না, যারা বলে তাদের মুখে একটা করে লাগাই শুধু, এরা আমার দাদু। এবার এদের ওয়াজ না করলে কার ওয়াজ করবে? ওম যদি তুমি হৃদয়ং রব তদস্তি হৃদয়ং তব প্রজাপতি রিচি ধায়ত্রী চন্দ ওম নমো নমা, ওয়াজ করো। কথা বুঝতে পারছেন না? এই ওয়াজ করতে হবে এবারে। তাহলে এবারে কি বলে মহালয়ার মন্ত্র পড়তে হবে। বলে হুজুর আপনি কি করে জানলো? আমি বিভিন্ন ধর্মের উপরে একটু পড়াশোনা করে দেখেছি। এবার যদি আল্লাহ রসুলের ওয়াজ, রসুল তো আমার দাদুর মধ্যে পড়ছে, যেহেতু আমি আউলাদের রাসূল, নাউজুবিল্লাহ অহংকার করছি না। কারণ আম্বাজান ফাতেমারও কবর ছাড়বে না, আমাকেও কবর ছাড়বে না, কবর আমল দেখে, ওটালি অহংকার করি না। কিন্তু তর্কের খাতিরে বুঝাতে গেলে এইভাবেই বুঝাই, আমার তেত্রিশ নম্বরে আল্লাহর রসুল আছে, তোমরা আল্লাহর রসুল আবু বাকর সিদ্দিকী উমর ফারুক ছাড়াও ওয়াজ করতে কেউ পারবে পৃথিবীতে? তাহলে ওয়াজ করতে গেলে তাহলে হিন্দু ধর্মের নিয়ে ওয়াজ করতে হবে, তাহলে খ্রিস্টানদের নিয়ে ওয়াজ করতে হবে। কি হলো? আমার দাদুর কথা আমরা বললে দোষ, তোমরা বলছে কেন? কি বলে, কৃষ্ণ কিয়া তো রামলীলা, মানে কিয়া তো ক্যারেক্টার ঢিলা। আমাদের ওখানে হোলি হয় জানেন? হোলি, হোলি জানেন না? কলেজের একটা ছেলে একটা মেয়ের গায়ে রং দিয়ে দিয়েছে, তার ভাইয়েরা এসে বলে তোকে মারবো ফাটাবো, তুই আমার বোনের গায়ে রং দিয়েছিস কেন? আর হোলির ইতিহাসটা হচ্ছে, আমার প্রতিবেশী ভাই যারা আছে হিন্দু ভাইদের, শ্রীকৃষ্ণ রাধাকে নাকি রং লাগিয়েছিল। তো ইও কি করেছে, আমাদের কলিযুগে কৃষ্ণ রাধাকে রং দিয়েছে, আর রাধার ভাই এসে বলে এক চড়ে বাপের নাম বুলাবো। তখন মনের দুঃখে বলছি, বলে কৃষ্ণ করলি লীলা আর আমরা করলি ক্যারেক্টার লীলা। বুঝতে পারছেন না? মানে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ক্যারেক্টার ঢিলা। ও তোমরা আমার দাদুর কথা বললে দোষ নেই আর আমরা বললি দোষ, তাই তো? আর যদি ক্ষমতা থাকে তোমাদের দাদুর কথা ওয়াজ করো, গে যাও খবর দাও